জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মোবারকময় ফজিলতময় 15তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি কোরআন এবং সুন্নার মাহফিলে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোচনার মাহফিলে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত উলামায়ে কেরামদের কাছ থেকে দিনই অনেক বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুনাগার ও আপনাদের সাথে একত্রিত হওয়ার এবং কোরআনে কারিম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে আছি। বেশি রাত পর্যন্ত দীর্ঘায়িত করে আমরা আলোচনা করব না, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আজকের ইসলামী সম্মেলন শেষ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা গিয়েছে আপনাদের ইমানের শক্তি, ইমানের পাওয়ার এই মাহফিলে আসার আগে যতটুকু ছিল, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের আলোচনা শুনতে শুনতে ইমানী শক্তি, ইমানী পাওয়ার অনেক দূর বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বোঝা যায় যে ইমানী শক্তি, ইমানী কুওয়াত, ইমানী জিনাত অনেক বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আজকের এই ইসলামী সম্মেলন থেকে যাওয়ার সময় শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এটা পরিপূর্ণরূপে বুঝে শুনে আমল করার নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামী সম্মেলন ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা যে সময়টুকু করব, এই সময়টুকু ধৈর্য ধরে আপনাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে বসার জন্য, কারণ এই ইসলামী সম্মেলন তো প্রতিদিন প্রতি মাসে হয় না, বছরে কয়বার হয়? একবার। তো এই জন্য একদিন একটু কষ্ট করে বসলেন, আর যতটুকু বেশি বসতে পারবেন তত লাভ, কারণ এখানে আমরা হরিণীর কিচ্ছা, মা ফাতেমার কাহিনী, বেলালের জারি এগুলো কিন্তু আলোচনা হবে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হেলিকপ্টার দিয়ে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম 1,40,000 টাকা হেলিকপ্টার ভাড়া করে ওলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে গিয়ে আমাদের ভাইদেরকে সুন্দর সুন্দর সুরে, সুন্দর সুন্দর তালে হরিণীর কাহিনী শোনান, তারপরে বিভিন্ন পীর মাশায়েকদের কারামত, বুজুর্গি, আফ্রিকার জঙ্গলের মিটিং, বিভিন্ন এলাকার মিটিং সম্পর্কে আলোচনা শুনান। তো আলহামদুলিল্লাহ, আমরা এরকম আফ্রিকার জঙ্গলের মিটিংয়ের আলোচনাও করব না, আমরা হরিণীর কাহিনীও আলোচনা করব না। যতটুকু আলোচনা করব, চেষ্টা করব কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস থেকে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। শিক্ষক তখন ভালো ক্লাস নিতে পারেন যখন তার ছাত্ররা সহযোগিতা করে। ছাত্র যদি অসহযোগিতা করে তো শিক্ষকের ক্লাস ভালো হয় না। ছাত্র যদি অমনোযোগী হয়, টিচার কি বলে ছাত্র বুঝে না, ছাত্র কি বলে টিচার বুঝে না, ছাত্র একটা উঠে একটা আসে একটা যায়, তখন টিচারের আর মনোযোগ থাকে না। এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমাদের মুখ থেকেও সুন্দর আলোচনা বের হবে ইনশাআল্লাহ। আর যদি মনোযোগ না থাকে, আপনাদের অবস্থা হয় বেগতিক, যত তাড়াতাড়ি হুজুর বিদায় নেয় তত ভালো, তাহলে আলোচনা এরকম আল্লাহ পাক বের করবেন না। কারণ আমরা এখানে আলোচনা করতে এসেছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটি হলো হেদায়েতের উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে। আমরা কোন প্রকারের চুক্তি করে, কন্ট্রাক্ট করে, টাকা রুজি করার জন্য, ইনকাম করার জন্য ওয়াজ মাহফিলে আসি না। সুতরাং আমরা যে কথাগুলো বলবো এটা দাওয়াতের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে। তো এই কথাগুলো আমরা ইচ্ছা করলে বের করতে পারবো না। এই জাতীয় কথা বের করতে পারেন একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা। কারণ আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের জন্য কোন কথাগুলো দরকার এই কথাগুলো আমরা জানি না। এগুলা জানেন আমার আপনার যিনি খালেক, আমার আপনার যিনি একমাত্র রব, সেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য তিনিই জানেন কোন কথাগুলো বের হইলে আমাদের থেকে আল্লাহর বান্দারা হেদায়েত পাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের জবান থেকে এমন কথাগুলো বের করেন যেই কথাগুলোর মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা সিরাতে মুস্তাকিমের হেদায়েত পান। সকলে বলি আমিন। আমরা ক্লাস শুরু করি, আলোচনায় আসি। প্রথমেই আপনাদের কাছে জানতে চাইব যে আল্লাহর জমিনে মাখলুকাতের সংখ্যা, মাখলুকাত তো বুঝেন, মাখলুকাত মানে কি? সৃষ্টি, আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টি। কত হাজার, কত লক্ষ মাখলুকাত আছে জমিনে বলেন তো দেখি। জি, কেউ কেউ বলতেছেন অগণিত, আবার কেউ কেউ বলতেছেন 18,000। কোনটাকে আমরা সঠিক ধরব? এখতালাফ দেখা দিছে। এখতালাফ যখন হবে তখন কি করতে হবে? একজন, এক গ্রুপ বলতেছেন অগণিত, আরেক গ্রুপ বলতেছেন 18,000। এখন আমরা কোনটা ঠিক বলে ধরে নিব বলেন দেখি, আপনারাই সমাধান দেন। দুইটাই বাদ, কি বলেন? দুইটা বাদ দিয়ে কোনটা ধরব? আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আনুগত্য করো, হুকুম মেনে চলো আল্লাহ রাব্বুল আলামিনের। কেন আল্লাহর হুকুম মানবেন? কারণ হলো আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কারণ সার্বিক সর্বজনীন নিয়ম হলো সৃষ্টি, যার হুকুম চলবে, আইন চলবে তার। আমি যদি একটা মেশিন বানাই, ওই মেশিন আমার নির্দেশে চলবে, ওই মেশিন কিভাবে ভালোভাবে চলবে কিভাবে চলবে না এই ব্যাপারে আমার থেকে জ্ঞান কারো বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি জগৎ, যে মাখলুক বানান, এই মাখলুক চলবেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সুতরাং আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর আনুগত্য কেমনে করবা বান্দা, এটা শিখে নিবা আমার রাসূল থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে কায়েম করবেন আল্লাহ কিন্তু সেটা বিস্তারিত বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আমার রাসূলের উপরে যেই কোরআন নাজিল করি এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব, এই কোরআন বুঝাই দেওয়ার দায়িত্ব আমি আমার রাসূলকে দিছি। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বলে ভাই শুধু কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি সুন্নাহ মানি না, এই লোক কি ইমানদার? সবাই বলে না, এই লোক ইমানদার না। কারণ কোরআন মানলে কোরআনই বাধ্য করে আমাকে হাদিস মানার জন্য। কোরআন বলতেছে আমি যেই নির্দেশগুলো দিই কোরআনের মধ্যে, এগুলোর ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিবেন আমার রাসূল। সুবহানাল্লাহ। রাসূলের ব্যাখ্যাগুলোই তো হাদিস। তো যদি আমি বলি আমি হাদিস মানি না খালি কোরআন মানি, তাহলে আল্লাহর হুকুম মানা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে কায়েম করবেন এটা দেখাই দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমনে দাঁড়াইতে হবে, কোন দিকে ফিরে দাঁড়াইতে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সাজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, কেমনে সালাম ফিরাইতে হবে, কোন ওয়াক্তে কত রাকাত আদায় করতে হবে, এই সব কিছু শিক্ষা দিবেন, দেখাই দিবেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো নিজে নিজে বোঝা যাবে না, নিজে নিজে জানা যাবে না, এগুলো বোঝার জন্য ওলামায়ে কেরামের দ্বারে কাছে থাকতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, ওলামায়ে কেরাম থেকে এলেম শিখতে হবে। যেমন আমরা এখন এলেম শিখতেছি ওলামায়ে কেরামদের থেকে, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে এলেম শিখতেছি। আল্লাহ বলতেছেন উলিল আমর যারা, ওলামায়ে কেরাম যারা, তোমাদের প্রশাসক যারা, তাদের আনুগত্য করো, তাদের কথাও মানো। কিন্তু তোমাদের এই উলিল আমরদের মধ্যে যদি একতালাব দেখা দে, আমি বলতেছি এক রকম, আরেকজন আলেম বলতেছেন আপনাদেরকে আরেক রকম, দুই রকম হয়ে গেছে। এই ওয়াজ মাহফিলে বললাম এক রকম যে ভাই এটা করা যাবে না, আরেকজন বলল এটা করতেই হবে। যেমন আমি বললাম ভাই ইসলামে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে আমরা দুইটা ঈদের সন্ধান পাই, একটার নাম ঈদুল ফিতর আরেকটার নাম ঈদুল আজহা। এগুলার মধ্যে খুতবা দিতে হয়, ঈদের নামাজ পড়তে হয় কয় রাকাত? দুই রাকাত ঈদের নামাজ পড়তে হয়। তিন নম্বর আরেকটা ঈদ কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে আমরা পাই না, এবং ওই ঈদের নামাজ কয় রাকাত? ঈদ মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত আছেন? মাহফিল হলো, ওনারা বলল যে 63 দিন ধরে সাইয়েদুল আয়াত শরীফ পালন করা ফরজ। কি পালন করা? খালি ঈদ না, ঈদে মিলাদের নবী না, সাইয়েদুল আয়াত শরীফ। কি কঠিন শব্দ, সাইয়েদুল আয়াত শরীফ পালন করা নাকি আবার ফরজও, যেটা কোরআনে নাই হাদিসে নাই আবার ফরজও হয়েছে। আচ্ছা, এখন ওই আলেম বললেন যে এটা পালন করা ফরজ, এখন আপনি কোনটা শুনবেন? এবার কি করবেন? বলবেন যে আমি ডক্টর ইমাম হোসেন বাদ, ওই যিনি সাইয়েদুল আয়াত শরীফ ঈদে মিলাদুন্নবীর ঈদের কথা বলছে ওনারটাও বাদ, দুটাই বাদ। বাদ দিয়ে কি করবেন? ফা ইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ইখতিলাফ যখন দেখা দিবে, এক আলেম তোমাদেরকে একরকম বলে, তো সব আলেমের কথা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে, আল্লাহ রাসূলের কথার দিকে। সুবহানাল্লাহ, তাহলে আবার আপনি ঈদে মিলাদুন্নবী সাইয়েদুল আয়াত শরীফ কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত খোঁজা শুরু করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সহিহ হাদিস আছে হাদিসগুলো খোঁজা শুরু করে দেন, যদি আপনি পান তাহলে আপনি আমল করেন, আমার কোনো আপত্তি নেই। যদি না পান, যত বড় বুজুর্গ, যত বড় ওলি, যত বড় পীর সাহেব বলুক না কেন, ওইটা পালন করা কিয়ামত পর্যন্ত হারাম। কারণ কি? কোরআন এবং সুন্নার মধ্যে আমি পাই নাই, বাস। কারণ এবাদত করতে হইলে দলিল লাগবে, এবাদতের মূল আসলিয়াত হলো সমস্ত এবাদত নিষিদ্ধ। কতক্ষণ নিষিদ্ধ? যতক্ষণ পর্যন্ত না কোরআন এবং সুন্না থেকে দলিল পাওয়া না যাবে। দলিল বিহীন কোন এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবাদত করতে হলে দলিল লাগবে। তাহলে এখন আপনারা এক পক্ষ বলছেন 18,000 মাখলুকাত, আরেক পক্ষ বলছেন অগণিত, এখন কোনটা ধরবো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের দিকে যাই, দুই পক্ষের কথা বাদ, এবার যাব কোন দিকে? কোরআনে কারিমের দিকে। কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি জমিনের আসমানের সমস্ত কিছু বানাইছেন। কয় হাজার বানাইছেন, কয় কোটি বানাইছেন, কয় লক্ষ বানাইছেন, কোন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের দেন নাই। তাহলে কোরআনে পাইলাম যে কোন সংখ্যা নাই। এবার হাদিস খুঁজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে সহি সমস্ত হাদিস খুঁজে ফেলি, কোথাও কোনো সংখ্যা নাই। দঈফ যত হাদিস আছে সব খুঁজে ফেলি, কোথাও কোনো সংখ্যার বর্ণনা নাই। তাহলে সহি হাদিসেও নাই, দঈফ হাদিসেও নাই, আছে কোথায় বলেন? জাল হাদিস। সহিও নাই, দঈফও নাই, আছে কোথায়? জাল হাদিস কোথায় থাকে এবার কোন? জাল হাদিস দুই জায়গায় থাকে। জাল হাদিস কয় জায়গায় থাকে? একটা থাকে মানুষের মুখে মুখে, সমাজের লোকেরা মুখে মুখে বলে, কাগজে কলমে নাই, কাগজে কলমে কোনো জায়গায় থাকে না, মুখে মুখে থাকে। আরেকটা থাকে কাগজে কলমে থাকে কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ধরে ফেলছেন, ঠিক করে ফেলছেন এটা জাল হাদিস। এই 18,000 মাখলুকাতের এটা হলো মুখে মুখে প্রচলিত জাল হাদিস। আমার 100 জাল হাদিসের আলোচনা আছে, 10টা খুতবা, 100টা বাংলাদেশের বহুল প্রচলিত জাল হাদিস, এগুলো শোনার চেষ্টা করবেন। ওখানে দেখবেন যে সমাজে কত জাল হাদিস মানুষের মুখে মুখে। এই 18,000 মাখলুকাত কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি কোন হাদিসেও। ইবনে খালদুন নামে একজন বড় সমাজ বিজ্ঞানী দার্শনিক ছিলেন, তিনি গবেষণা করে তার মুকাদ্দামা ইবনে খালদুনের মধ্যে তিনি লিখছেন যে আমার কাছে মনে হইতেছে আল্লাহর জমিনে 18,000 রকমের মাখলুকাত আছে। এটা কার কথা? ইবনে খালদুনের কথা। এটা কোরআনও না হাদিসও না, অথচ সমস্ত মুসলমান বাংলাদেশে সবাই জানে 18,000 মাখলুকাত আছে। এই জন্য যাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত আছে, তাহলে আমরা দুই পক্ষের কথা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কোরআন সুন্নাহ খুঁজে কি পাইলাম যে কত মাখলুকাত, কত সৃষ্টি, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাহলে বাস সমাধান হয়েছে। এইভাবে এই সূত্র মনে রাখবেন, এটা বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্র। বীজগণিতের একটা সূত্র জানলে আপনি পুরা অঙ্ক কয়েকশো অঙ্ক করে ফেলতে পারবেন। এই সূত্র যদি মনে রাখেন যে এইরকম ইখতিলাফ দেখা দিলে দুই মসজিদের ইমাম সাহেব দুই রকম বলে, দুই ওয়াজ মাহফিলে দুই রকম বলে, তারপরে আপনার দুই ইমাম দুই রকম বলে, তখন কি করতে হবে এই সূত্র থেকে শিখে নেবেন যে দুইজনের কথাই বাদ, দুইজনের কথা বাদ দিয়ে কার কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার দিকে চলে যাব। আর যদি দুইজনের কথা একরকম হয় তাহলে মেনে নিতে কোনো অসুবিধা নেই। কি বলেন, দুইজনে একরকম বলা মানে এটাতে ভুল নাই, এটা কোরআন সুন্নার কথা। আর দুইজনে দুই রকম বলা মানে দুইজনের কোনো এক জায়গায় একটু ফাঁক আছে, হয় আমার মধ্যে কোনো ফাঁক আছে না হয় উনার মধ্যে কোনো জায়গায় ফাঁক আছে, ফাঁক পোকর আছে, এই জন্য দুটোই বাদ। এই সূত্র সব জায়গায় প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ কোন মাখলুকটা? মাশাআল্লাহ, এই এলাকা তো সবাই কোরআন হাদিস জানে, মাশাআল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ কে? বনি আদম। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে, বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মানিত করেছি বনি আদমকে। ওয়া হামাল্লাহুম ফিল বাররে ওয়াল বাহারে, জলে এবং স্থলে আধিপত্য করার জন্য, পরিচালনা করার জন্য আমি এই মানুষকে দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ, বিশাল বিশাল হাতি, এক হাতির সাথে মানুষ 20 জন 50 জনেও পারবে না, কিন্তু এই হাতি পরিচালনা করে কারা? মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষকে দায়িত্ব দিচ্ছেন আর সমস্ত মাখলুকাতকে বলে দিচ্ছেন মানুষের আনুগত্য করো, কারণ আমি জমিনে সব মাখলুকাতের উপরে মানুষকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি এই সম্মানিত মানুষের জন্য যেই রিজিকের ব্যবস্থা করেছি সেটাও সম্মানিত। সুবহানাল্লাহ, যে খাবারগুলো, যে রিজিকগুলো রাব্বুল আলামিন ব্যবস্থা করছেন, এই রিজিকের খালি প্যাকেটগুলো দেখেন, সুবহানাল্লাহ, কলার প্যাকেটটা দেখেন কি সুন্দর কলার প্যাকেট, একটা কলা খাইবেন কলার প্যাকেটটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কত সুন্দর করে দিয়েছেন, একটা আম খাইবেন আমের প্যাকেটটা কত সুন্দর, একটা কাঁঠাল খাইবেন কাঁঠালের প্যাকেটটা রাব্বুল আলামিন কত সুন্দর করে করছেন, যত খাবার, একটা চাউল খাইবেন ভাত খাইবেন ওই ভাতের প্যাকেটটা চাউলের প্যাকেটটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে করছেন, যত রকমের খাবার, যত রকমের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিছেন, সব খাবারগুলোরে রাব্বুল আলামিন প্যাকেট করে করে সুন্দর সুন্দর প্যাকেটে দিছেন। সুবহানাল্লাহ, কারণ কি? এরা সম্মানিত। আপনি যত উন্নত মানের হোটেলে যাবেন তত তত খাবারের দাম বেশি। একই খাবার এক জায়গায় খাইবেন এক দাম, আরেক জায়গায় খাইবেন, এখন ওই জায়গায় কি স্পেশাল খাওয়ায়, খাবার কিন্তু এটাই, কিন্তু খাবারটারে এমন করে দে, এমন করে পরিবেশন করে, এই পরিবেশনটা থাকে উন্নত মানের, এই পরিবেশনের কারণে এটা দাম বেড়ে যায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আল্লাহর বান্দা যারা সবচেয়ে সম্মানিত করছেন আল্লাহ পাক, এদেরকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থাপনাটাও সম্মানজনকভাবে, সম্মানজনক প্যাকেটে, সম্মানজনক পরিবেশনা করছেন, সুবহানাল্লাহ। এবং রাব্বুল আলামিন এই সম্মানিত মানুষগুলোর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর গঠনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর গঠনটা, সবচেয়ে সুন্দর সেটিংটা আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো কসম করে বলছেন, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম করছেন, তিন ফলের কসম করছেন, জাইতুনের কসম করছেন, তুর সিনিনের কসম করছেন, নিরাপদ নগরী মক্কা মুকাররমার কসম করছেন। কসম করার পরে রাব্বুল আলামিন চারটা কসমের পরে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছেন সেই কথাটা হলো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সবচেয়ে সুন্দর গঠনে, সবচেয়ে সুন্দর আকৃতিতে যে মাখলুকটা বানিয়েছি সেই মাখলুকটা হলো ইনসান, সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর গঠনে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, ও মানুষ, কোন জিনিস তোমাকে আমি রবের সাথে তোমাকে আলাদা করে দিছে? আমি রবকে কেমন করে বান্দা বলতে পারো? কারণ আমি রব খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার মাথা থেকে পা পর্যন্ত কেমন সুন্দর গড়নে, কেমন সুন্দর গঠনে, কেমন করে তোমাকে বানিয়েছি, তুমি তোমার শরীরের দিকে লক্ষ্য করো, সুবহানাল্লাহ। তোমার শরীরের দিকে তাকাইলেই ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তোমার শরীরের দিকে তাকাইলেই আমি রবের সন্ধান তুমি পেয়ে যাবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডলটা কত সুন্দর সেটিং দিছেন। আমি আপনি একটা খাবার খাবো, খাবার খাওয়ার আগে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দরকার। খাবার তো সাথে খালি আনবেন আর খাইবেন খাওয়া যাবে না, খাওয়ার আগে কয়েকটা পরীক্ষা করে নিতে হবে, পরীক্ষার রিপোর্ট আসবে তারপরে খাইবেন। প্রথম নম্বরে রিপোর্ট লাগবে, এই খাবারটা আমি খাচ্ছি এটা কি হালাল খাবার নাকি হারাম খাবার, এটা কি স্বাস্থ্যসম্মত খাবার নাকি অস্বাস্থ্যসম্মত খাবার, এই পরীক্ষার রিপোর্টটা আগে দরকার। এই পরীক্ষার রিপোর্টটা দিবে কে বলেন দেখি? মাশাআল্লাহ, চিকিৎসা বিজ্ঞানও দেখেন এই এলাকার ভাইয়েরা অনেক পারদর্শী, ডাক্তারিও জানে। তাহলে প্রথম রিপোর্ট দরকার কিসের? চোখের। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটাকে যদি পিছনের দিকে দিতেন, অথবা একটা এদিকে দিতেন, একটা এদিকে দিতেন, দুইটা দুই দিকে দিতেন, তাহলে আমার এই রিপোর্ট নেওয়ার জন্য প্রথমে পিছনে নেওয়া লাগতো, চোখকে দেখাই আনতে হইতো যে চোখ দেখো আমার এই খাবারটা হালাল না হারাম, এই খাবারটার মধ্যে কোনো ময়লা আবর্জনা কোনো দূষিত জিনিস আছে কি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে দিছেন, খাবারটা সামনে আসলে আমার চোখ এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে রিপোর্ট দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এমন কোন মেশিন আছে, এমন কোন ডায়াগনস্টিক সেন্টার আছে বাংলাদেশে যেখানে যাইবেন দিবেন আর রিপোর্ট বাইরে যাবে? এক মুহূর্তের মধ্যে আপনাকে রিপোর্ট সাপ্লাই দিয়ে দিচ্ছে। এবার খাবারটা বাসি নাকি খাবারটা টাটকা এটার রিপোর্ট দরকার। অনেক সময় বাসি খাবারও দেখতে সুন্দর দেখা যায়, বোঝা যায় না। এই রিপোর্টটা দিবে কে? মাশাআল্লাহ, দেখছেন সব জানে। তাহলে রিপোর্টটা দিবে কে? নাক। এই নাকটা যদি পিছনের দিকে হইতো, ডানে হইতো, বামে হইতো, এই রিপোর্টটা নেওয়ার জন্য আপনাকে কষ্ট করে অনেক জায়গায় নিতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় চোখ দিলেন সেই জায়গায় একসাথে নাকও দিলেন। চোখের রিপোর্ট আসার সাথে সাথে দেরি নাই, নাকের রিপোর্টও চলে আসতেছে। নাক সাথে সাথে রিপোর্ট দিচ্ছে, গন্ধ শুনে, গ্রান শুনে বলে দিচ্ছে এটা বাসি খাবার না তাজা খাবার, সাথে সাথে এক সেকেন্ডে রিপোর্ট। এরপরে খাবারটা মিষ্টি না টক না লবণ, এই রিপোর্টও দরকার আছে, আছে না? এই রিপোর্টটা দিবে কে? মাশাআল্লাহ, দেখছেন এই জিব্বা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস বানাইছেন যেটার মধ্যে কোনো হাড্ডি নাই। কি নাই? কোনো হাড্ডি নাই, খালি কি? হ্যাঁ জি, খালি মাংস, খালি গোশত, হাড্ডি তাড্ডি কিছু নাই। এইরকম একটা জিনিস, এইরকম একটা মেশিন, এই মেশিনের দাম কত জি? কয় কোটি টাকা দিয়ে কিনতে হয়? কোন দেশে পাওয়া যায়? চায়না না জাপানে? আল্লাহু আকবার। এই মেশিন সমগ্র দুনিয়া বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলে ওই মেশিন পাওয়া যায় না। আল্লাহর কোন বান্দাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার বাদশা বানাই দেওয়া হবে, তোমাকে সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হবে, তোমার জিহ্বাটা আমার কাছে বিক্রি করে দাও, পাইবেন? কেউ বিক্রি করবে না, কবে যে আমার কিচ্ছু দরকার নাই, ভিক্ষা করে খামো, তাও আমার জিহ্বা দিব না। কি বলেন, দিবে? দিবে না। আল্লাহ আকবার। কত কোটি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের দাম এই জিহ্বা, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই মেশিন এখানে সেটিং করে দিছে। এই মেশিনে দেওয়ার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে, এটা কি টক না মিষ্টি না লবণ, কোন ধরনের, সাথে সাথে রিপোর্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জিনিস একসাথে এক জায়গায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে এত সুন্দর করে বানিয়েছেন, এই চেহারার দিকে তাকাইলে একটা শিশুকে আদর করতে মানুষের মন চায়। সুবহানাল্লাহ। এই চেহারাটাকে রাব্বুল আলামিন বিশেষ রহমত দিয়ে বানাইছেন। আল্লাহর জমিনে কোটি কোটি মানুষ বানাইছেন, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ। শুধু চেহারা না, এই যে আঙ্গুল, আঙ্গুলের ছাপ বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট সারা দুনিয়া ব্যাপী চলতেছে, কোটি কোটি মানুষ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে দুনিয়ার অন্য কোন মানুষের ফিঙ্গারের মিল নাই। সুবহানাল্লাহ। কোন সে মহা কারিগর, মহান রাব্বুল আলামিন? সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান বানাইছেন, জবানের উপরে কোন মিটার বসাইছেন কিনা বলেন? মিটারের, বিদ্যুতের মিটার আছে, গ্যাসের মিটার আছে, পানির মিটার আছে, সবকিছুর মিটার আছে, আপনার এটার মিটার আছে নি? আছে। বিল দেন নয় জন্য কইতে পারেন না, সবাই বিল খেলাপি। এটারও মিটার আছে, আছে না? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা কাফের 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই জবান থেকে যত কথা যত শব্দ বাহির করো না কেন, তোমার কাছে একজন অতন্দ্র প্রহরী নিযুক্ত রাখা আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যেমনে মনে চায় কথা শুধু বাহির করলে হয়, কোনো অসুবিধা নাই, মিথ্যা বললাম, চগলখড়ি করলাম, প্রতারণা করলাম, গীবত করলাম, যা মনে চায় তাই করলাম, গালিগালাজ করলাম, যত কিছু করি মনে হয় এটার কোনো বিলও নাই, ট্যাক্সও নাই, মিটারও নাই। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, বান্দা তোমার জবানটা এমনি আমি ফ্রি ফ্রি দিয়ে দিই নাই। সুবহানাল্লাহ, এটা এমনি দিয়ে দিই নাই, এত সুন্দর এত দামি একটা জবান, এটাকে নিয়ন্ত্রণ করি আমি রাব্বুল আলামিন, কিন্তু সাময়িক সময়ের জন্য তোমাকে আমি পাওয়ার দিয়েছি, তুমি এটার সাহায্যে আওয়াজ করতে পারো, এটার সাহায্যে কিছু কথা বলতে পারো, এই সক্ষমতাটা তোমাকে আমি সামান্য কিছু সময়ের জন্য দিছি, কিন্তু এটার প্রত্যেকটা কথার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ, এইটা আমরা ভুলে গেছি। আজকে আমাদের মানুষের সবচেয়ে বড় সমস্যা এটার যে হিসাব দিতে হবে, এই জবানের হিসাব দিতে হবে, এটার মিটার বসানো আছে, এটা আমরা ভুলে গেছি। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে বিষয়ে তোমার জ্ঞান নাই, নিশ্চিত এলেম নাই, জ্ঞান নাই, সেই বিষয়ে তুমি কখনো কথা বলিও না, কারণ তোমার কান, তোমার চোখ, তোমার জবান সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ, সব কিছুর হিসাব দিতে হবে, কথারও হিসাব দিতে হবে, কিন্তু দেখবেন যার কাছে যে বিষয়ের এলেম নাই সে তত ওই বিষয়ের বড় পণ্ডিত। আপনি চায়ের দোকানে গিয়ে শুধু একটা মাসালার কথা তুলবেন, কত বড় বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব চা দোকানে বসে থাকে, দেখবেন এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দিচ্ছেন, এক এক ভাবে ফতোয়া দিচ্ছেন, এক এক ভাবে আলোচনা করতেছেন, বিশাল বিশাল মুফতি সাহেব দেখবেন, খালি আপনি যাই একটু শুরু করে দিবেন একটা মাসালা বা যে কোনো একটা বিষয়, দেখবেন যে মুফতি সাহেবের অভাব নাই। দুইটা জিনিসের সবাই পণ্ডিত, একটা হলো ইসলামী বিষয়, ধর্মীয় বিষয়, আর একটা হলো চিকিৎসা বিজ্ঞানের বিষয়। খালি যে কবেন, ভাই আমার এখান থেকে একটু ব্যথা করতেছে, একজনের বলে দেখিয়েন, সে আপনাকে চিকিৎসা দেওয়া শুরু করে দিবে। তারপরে দেখবেন আরেকজনকে বলবেন আরেক চিকিৎসা, আরেকজনকে বলবেন আরেক চিকিৎসা, দশজন দশ রকমের চিকিৎসা দিব। এই চিকিৎসা যদি ধরেন তো রোগ যদি 10% থাকে 90% হবে। সব বিশেষজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ, সবগুলোই বিশেষজ্ঞ, মানে এই বিশেষজ্ঞ মানে এক্সপার্ট না, কি বিশেষভাবে অজ্ঞ সবগুলা। ধর্মীয় ব্যাপারে যিনি বিশেষভাবে অজ্ঞ তারা বিশেষজ্ঞ হয়ে এমন এমন মাসালা দেখবেন আলোচনা করতেছে, একটু বিন্দুমাত্র ভয় করে না যে আমার এই জবানের হিসাব দিতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার এই জবানকে এলেমবিহীন কথা বলতে নিষেধ করছেন, যে বিষয়ে আমার নিশ্চিত জ্ঞান নাই, এলেম নাই, সেই বিষয়ে কথা বলা যাবে না। এই নীতিমালা যদি মেনে চলতো সবাই, আজকে ইসলামের এই অবস্থা হতো না। যে যিনি ইসলামের বিশেষজ্ঞ, যিনি কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ, উনি ইসলামের ব্যাপারে কথা বলবেন, যেহেতু আমার এই বিষয়ে জ্ঞান নাই আমি কথা বলবো না, এটা মানতে কেউ রাজি নেই। সবাই মনে করে আমি ইসলামের অনেক জানি, অনেক জানি, অনেক জানি, কেউ যদি দুই একটা হাদিস পড়তে পারে ওরে আল্লাহ, তার সাথে তো আর কেউ লাগবে না, সে তো বিরাট মুহাদ্দিস, বিরাট মুফতি, সব জানে। আল্লাহ পাক কড়া ভাষায় নিষেধ করছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময়ের জন্য এই জবানকে খোলা রাখছেন, কিয়ামতের ময়দানে এটার মধ্যে তালা লেগে যাবে আর বাকি সবগুলার জবান খুলে যাবে। সুবহানাল্লাহ, এখন এগুলো সব বোবা, কোনো কথা বলে না, হাতে কথা বলে না, পায়ে কথা বলে না, কোনো জায়গায় কথা বলে না, সবগুলো চুপচাপ, মনে হয় যেগুলো কিচ্ছু জানে না, কিন্তু সব জানে, সব চুপ করে শুনে রয়েছে, জাগা মতো যায় বলে দিব সব। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইয়াসিনে বলছেন, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন আজকের দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানের মধ্যে মুখের মধ্যে আজকে তালা লাগাই দেওয়া হবে, সেদিন জবান কোনো কথা বলবে না। কথা বলবে কে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো সেদিন কথা বলবে, সুবহানাল্লাহ। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো কথা বলতে থাকবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কিন্তু জবান সেদিন রাব্বুল আলামিন বন্ধ করে রাখবেন, জবানের কোনো কথা নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমানদার তারা ফালিয়াকুল খায়রা, যখন কথা বলবা কল্যাণের কথা বলবা, যে কথাটা বলবা এই কথায় হয় দুনিয়ার কল্যাণ হবে অথবা আখিরাতের কল্যাণ হবে, এরকম কথা বলবা। আও লিয়াসমুত, অথবা যদি কল্যাণের কথা বলতে না পারো চুপ করে থাকবা, কথা বলিও না। চুপ করে থাকাটাও একটা ইবাদত, কিন্তু আমরা চুপ করে থাকতে রাজি নেই। যদি মানুষ চুপ করার নীতিমালা অবলম্বন করত, জমিনে ঝগড়া ঝাটি অনেক কমে যেত। বাসায় যদি স্বামী একটা বলে, ভাবি উল্টা তিনটা বলে, ভাবি যদি চুপ করে থাকতো ঝগড়া হইতো না। অথবা স্ত্রী কোনো কিছু বলছে, স্বামী যদি একটু চুপ করে থাকে ঝগড়া হয় না। কিন্তু দুইজনে যদি সমানে সমানে বা একজনের থেকে একজন আরো একটু মাত্রা বেশি হয়, তাহলে সেখানে ঝগড়া, ফাসাদ, মারামারি, তালাক। এই দেশে যত তালাক হয় সব তালাকের মূলে জবান। শরীয়ত প্রয়োজনে তালাক হয়েছে, এরকম তালাক হাজারে একটা পাওয়া যায় না। তালাক যা হয় কেমনে, ভাত রান্না করতে দেরি হয়েছে, অথবা তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়ে দিছে, মরিচ একটু বেশি দিয়ে দিছে, ঝাল বেশি হয়েছে, খাইতে বসে কয় এগুলো কি রাঞ্ছ, এগুলো কি, হে কর রাঞ্চি যে কত না, আবার মজাও খুঁজে। একজনে কয় কি রান্না করছো, আরেকজনে কয় রান্না করে দিছি এটা কতই না, আবার স্বাদও খুঁজে। আমি কি তোমার চাকরানি নাকি? বাস একটা থেকে একটা ফুলতেছে, একটা থেকে একটা ফুলতেছে, এটা একটা, এটা আরেক ডিগ্রি ফুলছে, এটা আরেক ডিগ্রি। এইভাবে হইতে হইতে কয় তোরে তালাক, তোর চোদ্দ গোষ্ঠীরে তালাক, একশো তালাক, দুইশো তালাক। এইভাবে তালাক নিয়ে যে তামাশা সমাজে চলে, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা তামাশা, ইসলাম এই ঠাট্টা তামাশার জন্য তালাকের বিধান প্রবর্তন করে নাই। এই যে এগুলা হচ্ছে অনাচার গুলা, প্রথম বলে ফেলছে, বলতে বলতে পরে আবার মনে হয়েছে যে এই স্ত্রী না থাকলে তো আমার অবস্থা খারাপ, এবার ফতোয়া খুঁজে। এতদিন ছিল কয় আমি ইমামের কথা ছাড়া কোনো দিকে কিছু মানি না, কয় আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওই ইমামের তাকলিদ ছাড়া আমি আর কিছু মানি না। এখন একজনের কাছে শুনছে, ভাই শোনো, এক জায়গায় গেলে একটা সুন্দর ফতোয়া পাইবা, কয় তিন তালাক একশো তালাক দিলেও তুমি একবার দিছ, এই ফতোয়ার জন্য আহলে হাদিসদের আলেমদের কাছে যাও। এবার সে আহলে হাদিস, তালাক দেওয়ার পরে এবার কয় না আমি হানাফি না, আমি কি আহলে হাদিস। আমার কাছে যারা এরকম আসে আমি বলি যে ভাই সারা জীবন যিনি হানাফি তালাকের মাসালায়ও তিনি হানাফি, সারা জীবন যিনি আহলে হাদিস তালাকের মাসালায়ও তিনি আহলে হাদিস। যদি তালাকের মাসালায় আহলে হাদিস, নামাজের মাসালায় আপনি হানাফি, রোজার মাসালায় হানাফি, তাহলে আপনার ভিতরে এত্তেবাউল হাওয়া ঢুকছে, আপনি প্রবৃত্তি পূজারী, আপনি কোরআন সুন্নার অনুসারী না। এজন্য সুবিধা খোঁজা যাবে না, সুবিধা খোঁজার জন্য তালাশ করা যাবে না। তাহলে এই ফতোয়া নিয়ে কয় তোমার স্ত্রী আরেকজনের কাছে বিয়ে দাও একদিনের জন্য, দুদিনের জন্য, কত নোংরা অশ্লীল কাজ, নাউজুবিল্লাহ। ওই ভাড়াটিয়া ফাঁটা ঠিক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো আত্তাইসুল মুস্তাআর, ভাড়াটিয়া ফাঁটা। সমাজে এরকম কিছু ফাঁটা আছে, এই ফাঁটাগুলো ভাড়ায় খাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এরকম হিলা বিয়ে করে এগুলা হলো বাড়াটিয়া ফাটা। এই ফাটাদেরকে খুঁজে আনে বিয়ে দে, বিয়ে দিয়ে একদিন পরে আবার তালাক, আবার হে বিয়ে করছে। তা এত শয়তানি, এত কাজ কারবার দরকার কি? গোড়া খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে যায় দেখবেন জবান। জবানটা যদি সে সংরক্ষণ করত তাহলে এত রকমের কার্যক্রমের দিকে তার যাওয়া লাগতো না। এক সাহাবি এসে উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে ছোট্ট একটা কথা বলে দেন, কিসে আমার নাজাত, কিসে আমি মুক্তি পাবো? সুবহানাল্লাহ, নাজাত কিসে, আমাকে নাজাতের কথা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বেশি দরকার নাই, তিনটা জিনিসের কথা বলে দিলাম, এই তিনটা জিনিসের উপরে তুমি ইস্তিকামত থাকো, নাজাত পাই যাইবা। সুবহানাল্লাহ, কয়টা জিনিস? মাত্র তিনটা। এক নম্বর জিনিস হলো ওয়া আমসিক আলাইকা লিসানাক, এক নম্বরে তোমারে যেই নসিহতটা, যেই ওসিহতটা আমি করব সেটা হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বারে টানি ধরো, লাগাম টানি ধরো, সংযত করো, তোমার ভাষা, তোমার জিহ্বা, তোমার জবান হেফাজত করো, সংরক্ষণ করো। তো এটা তোমার নাজাতের এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস, ওয়ালিয়া সাকা বাইতু, তোমার বাড়িটারে গড়টারে প্রশস্ত বানাই নাও, বাড়ি প্রশস্ত বানাও মানে বাড়ির মধ্যে মেহমানদারির অবস্থা বাড়াই দাও, খালি খাওয়াইতে থাকো মানুষের। এই কথা বলিও না, মেহমান আসি আমারে ফকির বানাই ফেলতেছে, কয় মেহমান আসলে আমার বাড়িতে আর যাইতে চায় না, একবার আসলে সাত দিন আট দিন মেহমান আর যায় না, খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেলাম। এক বাড়িতে এরকম আমাদের এলাকায় মেহমান আসে আর যায় না, মেহমান আসে আর যায় না, খালি কয়দিন পর পরে আসে। আরেকজনকে দোকানে যাই বলতেছে, কয় ভাই মেহমানের জ্বালায় বাঁচি না, মেহমান তো আসলে আর যায় না। তো যার কাছে পরামর্শ চাইছে সে কয়, আরে মিয়া তুমি বুদ্ধি জানো না, আমি তোমার বুদ্ধি শিখাই দিই, মেহমান কেমনে যায় এই বুদ্ধি শিখে নাও, দেখবে যে মেহমান না, মেহমানের বাপ দাদা আগে দৌড়াই চলে যাবো। কেমনে যাইবো? কয় শোনো, আজকে রাত্রে মেহমান যখন ঘুমাইব, তোমার মেহমানের নাম কি? কয় এই নাম। তো তোমার মেহমানের বাড়ি কোথায়? কয় অমুক জায়গায়। তো রাত্রে দুটা তিনটার দিকে আমি তোমার বাড়িতে যাব, তো দেখবে মেহমান কেমনে থাকে। রাত তিনটার সময় গেছে বাড়িতে, যাই কয় ভাই অমুক দরজা খোলেন, দরজা খোলেন, কি হয়েছে ভাই? কয় আমি থানা থেকে আসছি, অমুক গ্রামের অমুক লোক আপনার বাড়িতে আছে, দরজা খোলেন। কয় না ভাই আমার বাড়িতে এই জাতীয় কোনো লোক নাই। কয় আছে, দরজা খোলেন, দরজা খুললে আমি দেখবো আছে কি নাই, আমরা থানা থেকে আসছি, দরজা খোলেন। এনে লোক দরজা খোলে না, এখন ওই মেহমান খাটের উপর থেকে খাটের নিচে পলাইছে। এরপরে কয় আচ্ছা ঠিক আছে, সাইয়েন আবার আছে কিনা মেহমান, এই কথা বলে উনি চলে গেছে। মেহমান ফজরের আজান দেওয়ার সাথে সাথে উঠে কয়, ভাই আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রক্ষা করছে, আমি তো আজকে কঠিন অবস্থায় পড়ছিলাম। মেহমান উঠে চলে গেছে, কয় মেহমান আর আছে? কয় না। কয় আরে মেহমান কেমনে দৌড়াইতে হয় এই পদ্ধতি তো জানো না, মেহমান আবার থাকে কেমনে? আল্লাহ একবার দেখেন, মেহমান আসলে কেমনে বের করে দিবে, দৌড়াই দিবে, এই চিন্তা করে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালিয়া সাকা বাইতুক, উকবা ইবনে আমের আল জুহানি, তোমার বাড়িটাকে তুমি প্রশস্ত বানিয়ে দাও, মেহমানের জন্য তোমার বাড়িটা মেহমান খানা বানিয়ে দাও, এটার মাধ্যমে তুমি নাজাত পাইবা। মানুষকে খাওয়ানোর অভ্যাস করতে হবে, আমরা খালি খাইতে অভ্যস্ত, খাওয়াইতে অভ্যস্ত না। মানুষকে দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই, চা এক কাপ খাওয়াই না, খালি দাওয়াত দিই। এই জন্য আমাদের দাওয়াত কেউ শুনেও না। এই জন্য আমি ভাইদেরকে বলি, দাওয়াতের প্রথম কৌশল হইল, প্রথম হিকমা হইল, কিছু মুখে বলবেন না, খালি খাওয়াইবেন। আপনি একজন বেনামাজি ভাইকে নামাজি বানাইবেন, ওই ভাইকে প্রথম আপনি সরাসরি নামাজের দাওয়াত দিবেন না, প্রথম কয়েকদিন খালি খাওয়াইতে থাকবেন, খালি খাওয়াইতে থাকবেন, সকালে দেখা হইলেও খাওয়াইবেন, বিকালে দেখা হইলেও খাওয়াইবেন, রাত্রে দেখা হইলেও খাওয়াইবেন, কয়েকদিন খালি খাওয়াইবেন। খাওয়াইতে খাওয়াইতে একদিন আপনি নাস্তা করতেছেন রেস্টুরেন্টে বসে বসে, এমন সময় মাগরিবের আজান দিছে। আপনি বলবেন, ভাই চলেন মাগরিবের সালাতটা আদায় করে আসি। অনেকদিন পরে বলবেন, সাত দিন আট দিন দশ দিন পরে বলবেন। এখন এই ভাই তখন কি বলবে? একটা উত্তর আসবে, কবে ভাই আমার লুঙ্গিটা ফাঁক নাই, লুঙ্গি ঠিক নেই বা ফ্যান ঠিক নেই। যারা নামাজ পড়ে না এদের সবচেয়ে বড় ওজর হইলো এটা যে লুঙ্গি ঠিক নেই, ফ্যান ঠিক নেই। লুঙ্গি প্যান্টটা কি হয়েছে? আপনি কি প্রস্রাব করে দিয়েছেন লুঙ্গি প্যান্টের মধ্যে? সব সময় বলবে যে ভাই লুঙ্গি ঠিক নেই, প্যান্ট ঠিক নেই। আপনি বলবেন, ভাই জীবনে প্রথমবার নামাজ শুরু করলে লুঙ্গি প্যান্ট ঠিক থাকা লাগে না, আজকে আপনি যেমনে আছে তেমনেই পড়েন, পরবর্তীতে ঠিক করে আসিয়েন। সাথে করে যখন আপনি আনতে চাইবেন, এতদিন যে খাওয়াইছেন এটার রেজাল্ট দেখবেন এই লোক আর না বলতে পারবে না। যে কোনো ভাবে কষ্ট করি হইলেও আপনি ডাকলে সে নামাজে আসবে। আপনি আল্লাহর বান্দারে মসজিদ পর্যন্ত পৌঁছাই দিবেন, পৌঁছাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আপনি কান্না শুরু করে দেন, রাব্বুল আলামিন তোমার পথ হারা বান্দারে আমি ধরিয়ে নি তোমার কাছে পৌঁছাই দিছি। রাব্বুল আলামিন সামনের দিকে নামার জন্য যা করা দরকার তুমি করো, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার হাত পর্যন্ত পৌঁছাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আল্লাহর এই বান্দাকে হেদায়েত দিবেন। কিন্তু আমরা খাওয়াইও না দোয়াও করি না, এমনি কয়ে মিয়া নামাজ পড়ো, কয় দোয়া করেন যাতে আল্লাহ কবুল করে, কয় ভাই নামাজ পড়তে আসো, কয় ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ চাইলে পড়বো না চাইলে পড়বো না। তাহলে আমি যে পড়ি না এটা আমার কোনো দোষ নাই, দোষ কার? নাউজুবিল্লাহ, আল্লাহর। মানে আল্লাহ চায় না যে আমি নামাজ পড়ি, যদি আল্লাহ চায় তাহলে পড়বো। দেখেন ইমান আকীদা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এই জন্য ওইভাবে বলবেন না ভাই নামাজ পড়তে আসেন, খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার মধ্যে নাজাব, ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার ঘরকে মেহমানের জন্য প্রশস্ত করে দাও, ওয়াবকে আলা খাতিয়াতিক, নাজাতের জন্য তিন নম্বর করণীয় হলো তোমার গুনাহের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো। কোন সময় কাঁদবা? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাহারির সময় সল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নায়াম, দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়েছে, তুমি তোমার মাওলার দরবারে উঠে যাও, উঠে চোখের পানি ফেলো, ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সারা দিন আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমরা ডাকি আল্লাহকে, আর সাহারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকেন, সুবহানাল্লাহ। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গো? আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে গেছি। ইস্তিগফার করার কেউ থাকলে এই সুযোগে ইস্তিগফার করে না, সুবহানাল্লাহ। আর বান্দা পশুর মতো খালি ঘুমাইতে আছে, ঘুমাইতে আছে, কিছু চায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন কিভাবে ওই জাত থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে যে তিনটার কথা বলছেন, এক নম্বরটা কি? আমসিক আলাইকা লিসানাক, এই জবানের, এই জিহ্বার হেফাজত করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে মেপে ঝুঁকে কথা বলতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মত দুইটা জিনিসের জামানত আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব, সুবহানাল্লাহ। মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিতে পারবে, একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটা, মুখমণ্ডলটা, আরেকটা হলো দুই পায়ের মধ্যবর্তী জায়গাটা। এই দুইটা জিনিসের জামানত আমি রাসূলকে আমার যে উম্মত দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব, সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জামানত দিয়ে দিব। কারণ জান্নাত হারানোর যতগুলো কারণ এই দুটো হলো মেইন কারণ। এই দুটার কারণে মানুষ জান্নাত হারায়, জান্নাত থেকে মাহরুম হয়। যতগুলো কবিরা গুনাহ আছে তার অধিকাংশ কবিরা গুনাহ এই দুই জায়গা দিয়ে হয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই জবানের সংরক্ষণ বেশি বেশি করতে হবে, জবানের দিকে খেয়াল রাখতে হবে। আজকে সমাজে যত অশান্তি, যত গুনাহ, যত অপরাধ, তার অধিকাংশ হয়ে থাকে এই জবানের মাধ্যমে। জবানের মাধ্যমে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, অপ্রয়োজনীয় বিনা দরকারি কথাবার্তা কম বলতে হবে। আল্লাহর নিষিদ্ধ কথাগুলো এই জবান দিয়ে বলা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আমার উম্মত, আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কখনো কথা বলিও না, বেশি কথা বলিও না, বেশি বললে আল্লাহর জিকির করবা। কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কাসওয়াতুন লিল কালবে, অন্তরটা কঠিন হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাসে মিনাল্লাহি আল কালবুল কাসি, যে অন্তর যত কঠিন ওই অন্তর আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে তত দূরে সরে যায়। এজন্য কথা কম বলা, কথা বেশি না বলা, এটার মধ্যে নিরাপত্তা, এটার মধ্যে নিরাপত্তা। কিন্তু আমরা কথা বলি বেশি, মসজিদে ঢুকছি, ঢুকার পরে দেখা যায় খালি ঘড়ির দিকে তাকায়, খালি কখন 7:30 জামাত, 7:29 হয়েছে তখন থেকে তাকানো শুরু। যদি ইমাম সাহেব কোনো কারণে 30-এর জায়গায় 31-এ আসে, ওই ইমাম সাহেবের ওদিন চাকরি শেষ, অবস্থা খারাপ। 1 মিনিট দেরি করলো কেন? খালি ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব ওই ওয়াক্ত অনুযায়ী, মানে 7:30 নামাজ পড়াতে বাধ্য না। আমরা শৃঙ্খলার জন্য একটা টাইম দিই, কিন্তু ওই টাইমে ইমাম সাহেব নামাজ পড়াতে বাধ্য না। আজও দেখেন মক্কা মদিনায় জামাতের কোনো টাইম নাই, আজানের টাইম আছে। ইমাম সাহেব যখন আসবেন তখন জামাতের টাইম, ইমাম সাহেব আধা ঘন্টা পরে আসলে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আসলে 1 ঘন্টা পরে, ইমাম সাহেব আসবেন তখন জামাতের টাইম শুরু হবে। এর আগে ইমাম সাহেব 7:30 এশার জামাত যদি 8:00 আসেন কোনো অসুবিধা নেই, মুসল্লিকে বসে থাকতে হবে। কিন্তু মুসল্লি বসে থাকা দূরের কথা, 1 মিনিট দেরি হলে চাকরি নেই। মসজিদের ভিতরে শোরগোল গন্ডগোল শুরু হয়ে গেছে, ইমাম সাহেব দেরি করলো কেন? মানে ইমাম সাহেবের 3,000-4,000 টাকা দিয়ে মনে হয় যে একেবারে কিনে ফেলছে, আর ইমাম সাহেব এদিক সেদিক যাওয়া যাবে না। ইমাম সাহেবের স্ত্রী নাই, পরিবার নাই, সংসার নাই, কিচ্ছু নাই, সব আছে খালি আমাদের। তাহলে কথা কম, মসজিদে গিয়ে চুপ করে বসে থাকতে হবে, বেশি কথা বলা যাবে না। কথা যত বেশি গুনাহ তত বেশি। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, 1 নম্বরে যেটা ছাড়তে হবে সেটা মিথ্যা কথা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা, আল কাযিব, মিথ্যা ছেড়ে দিতে হবে। আজকে আমাদের সবচেয়ে বেশি জবান থেকে যেটা বের হয় অপরাধ, সেটা হলো মিথ্যা। মিথ্যা যিনি যত বেশি বলতে পারেন তিনি তত বুদ্ধিমান, চালাক, পণ্ডিত। মিথ্যা যিনি বলতে পারেন না তিনি তত আবুল, মদন, হাবাগোবা। এর দিকে কিচ্ছু হবে না, এ তো মদন, এ আবুল, এ হাবাগোবা, এই ছেলের দিকে কিচ্ছু হবে না। কারণ কি? এই ছেলে মিথ্যা বলতে জানে না। যারা মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সাজায় গুজায় সত্যের মতো রূপ দিতে পারে, এরা হলো বড় পণ্ডিত, খুব ছালা, খুব ছালু। কয়ে জীবনে অনেক কিছু করতে পারবো, খুব ছালু, কারণ হে মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা এত বিস্তার, মোবাইল বাহির হয়ে মিথ্যার বিস্তার আরো বাড়ছে। কয়ে ভাই আপনি কোথায় আছেন? কয়ে এখন তো কুমিল্লা আছি, অথচ আছে এখানে, কয়ে কুমিল্লা আছে। একদিন একজন আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে, কয় হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? কয় আমার কাছে পাওনাদারেরা যখন ফোন করে যে ভাই আপনি কোথায় আছেন, আমি তখন ঘরের ভিতরে থাকি, ফোন করার সাথে সাথে মোবাইলটা নিয়ে ঘরের থেকে বাইরে যাই, বাইরে গিয়ে বলি ভাই আমি এখন একটু বাইরে আছি, আমি কি মিথ্যা কথা বলছি নাকি, আমার গুনাহ হইব নাকি? এর কথা তো ঠিক আছে, এ ঘরে নাই, এ বাইরে আছে, ঘর থেকে মোবাইলটা নিয়ে বাইরে গেছে, বাইরে গিয়ে বলে যে ভাই আমি এখন একটু বাইরে আছি, কারণ ঘরে আসি, বাড়িতে এসে করলে তো পাওনাদার চলে আসবো, এজন্য বলো যে আমি বাইরে আছি। তাহলে বাইরে মানে তো কোচে কোনো জায়গায় থাকতে পারে, মিথ্যার কত কৌশল দেখেন, মিথ্যা বলার জন্য কয় গুণা হবে কিনা মাসালা জিজ্ঞেস করে আবার। মানে মোবাইল বাহির ওই মিথ্যার একবারে আরো ছড়াছড়ি বেড়ে গেছে, এইভাবে অসংখ্য পদ্ধতিতে মিথ্যার মিথ্যা। মিথ্যা মানুষকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাদেরকে পাপ কাজের দিকে দাবিত করে, পাপ কাজের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যত পাপ কাজ বেশি হবে তত জাহান্নাম তোমার জন্য সহজ হবে। তাহলে মিথ্যার পরিণতি হলো জাহান্নাম, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ব্যবসায়ী ভাইদের মিথ্যা কথা, আল্লাহু আকবার। দেখা যায় পচা জিনিস, ভাই দেখেন একবার তাজা, আসলে দুনিয়ার পচা মাছ, গন্ধ বাইরেতেছে, তারপরে ওইটারে বরফে দিয়ে শক্ত করি, কই দেখেন এখনো কান লাল, সব ঠিক আছে, মানে মিথ্যা। তারপরে আপনার ওজন হয়েছে 5 কেজি, ওইটারে বানাইছে 6 কেজি, কয় দেখেন হুজুর আপনি আর হুজুর মানুষ দেখি বেশি করে দিছি, মানে পাল্লারে এমন ভাবে ধরছে দেশে, মানে 1 কেজির জিনিস মানে আমাকে 1.5 কেজি দিয়ে দিচ্ছে, কয় দেখেন হুজুর দেখি আমি কত বেশি দিতেছি দেখেন। পরে আরেক দোকানে যে মাপি দেখি যে 1 কেজির জায়গায় 800 গ্রাম, মানে হুজুরের 200 গ্রাম আরো কমাই দিছে, কিন্তু এমন ভাবে দেখাইছে মনে হয়েছে যে হুজুরের বাড়াই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতে ফুজ্জারা, ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পাপি হিসাবে উঠবে, ফুজ্জার হিসাবে উঠবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, ওই সকল ব্যবসায়ীরা বাদে যেই ব্যবসায়ীরা সত্য কথা বলে, যেই ব্যবসায়ীরা মানুষকে প্রতারণা করে না, যেই ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করে তারা ছাড়া। তিন ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের প্রতি কোনো রহমত নাজিল করবেন না, তাদের জন্য আছে আযাবে আলিম। এই তিন ব্যক্তি কারা? এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসবিলু ইজারাহু, যেই লোকটা তার টাকনুর নিচে কাপড় পরিধান করে, তার কাপড় চোপড়কে টাকনুর নিচে ঝুলে দিছে। দুই নম্বর হলো, আল মুনফিকু সালাতাহু বিল হালফিল কাযিবে, মিথ্যা কসম করে করে যে ব্যবসায়ী জিনিস বিক্রি করে, বাইটার দাম কত, কয় কেজি 500, ভাই 300 টাকা দি, কয় রে ভাই আল্লাহর কসম এটা আমার 350 টাকা কিনা, যখন আপনি 300 টাকা কইছেন কয় আল্লাহর কসম এটা 350 টাকা কিনা, মিথ্যা কথা বলছে, কসম করে মিথ্যা কথা, অথচ এটা তার হতো 250 টাকা কিনা, কিন্তু কইতেছে 350, কারণ 350 কিনা কইলে আপনি কবেন যে আচ্ছা ঠিক আছে দাও 350 টাকায় দেও, এই জন্য হে কসম করে বলছে যে 350 টাকা কিনা, কিন্তু আপনি কসম করে বলার দরকার নাই, আপনি বলবেন যে 350 টাকা পাইলে নেন না পাইলে নাই আমি ফিরিয়ে আনছি, কিন্তু কসম করে আপনি বলতেছেন যে এটা আল্লাহর কসম এত টাকা কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কসম করে করে যারা জিনিস বিক্রি করে এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। আরেক শ্রেণী হলো, ওয়াল মান্নানু বিমা আতা, মানুষকে আজকে দিল আরেকদিন খোটা দিল, এক সময় দিছে দিয়ে আরেকদিন তাকে খোটা দেওয়া শুরু করছে, একদিন তাকে জাকাত দিছে ফিতরা দিছে, আরেকদিন কাজের জন্য ডাকছে হে আসে নাই, কয়রে মিয়া 14 গোষ্ঠী সবগুলারে জাকাত দিই ফিতরা দিই সব দিই, আজকে একটু দরকারে ডাকছি আসে নাই, খোটা দিয়ে দিছে সাথে সাথে। এইরকম মানুষকে দিয়ে দান করে পরে খোটা দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। মানুষকে এরকম ভালো জিনিস দেখাই খারাপ জিনিস দিয়ে দেওয়া, দেখবেন যে আপনাকে দোকানে দেখাইছে ভালো জিনিসটা কিন্তু ভিতরে দিয়ে দিছে নিম্নমানেরটা, মিথ্যা মিথ্যা ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন মাররা আলা সবরাতে তাআম, এক জায়গায় আটার স্তূপ, আটা স্তূপ দিয়ে রাখছে, উপরে দিয়ে খুব উন্নত মানের আটা, দেখতে খুব সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পারছেন এটার ভিতরে ভেজাল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটার ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখা গেল ভিতরে ভিজা, উপরে খুব শুকনা সুন্দর আটা, ভিতরে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ব্যাপার, উপরে শুকনা ভিতরে ভিজা কেন? এই লোক বলে উঠল আসাবাতহুল বালাল, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে এগুলো ভিজে গেছে। কিসে ভিজছে? বৃষ্টি ভিজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হায়রে, এমন বৃষ্টি তো আমি রাসূল জীবনে দেখি নাই, যে বৃষ্টি উপরের গুলারে শুকনা রাখে ভিতরের গুলারে ভিজাই দে। কত সুন্দর বৃষ্টি রে, যে বৃষ্টি উপরে সব শুকনা ভিজাই নাই, ভিতরের গুলা নিচের গুলা ভিজাই দিছে, এত সুন্দর বৃষ্টি, এটা তো জমিনে কেউ দেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ঘাসানা ফালাইসা মিন্না, আমার যে উম্মত মানুষের সাথে এরকম মিথ্যা ধোকাবাজি প্রতারণা করবে এই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না, আমার উম্মত থেকে ক্যান্সেল, যত নামাজি যত বুজুর্গ যত হাজি সাহেব হোক উম্মতের থেকে বাহিরে, মানুষের সাথে ধোকাবাজি করবে, মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসা করবে, মানুষকে মারার জন্য ফরমালিন দিয়ে ব্যবসা করে, বর্তমানে এরকম ব্যবসায়ীও আছে যারা ফরমালিন লাগায় মাছের মধ্যে, সবজির মধ্যে, ফলের মধ্যে, খাবারের মধ্যে ফরমালিন দিয়ে যারা ব্যবসা করে এরা মানুষ হত্যাকারী, কারণ এরা মানুষকে মারার জন্য বিষাক্ত জিনিস খাওয়াইতেছে। ইসলামী শরীয়তে, শরিয়ার আইন থাকলে এদের শাস্তি হইতো মৃত্যুদণ্ড। এই জন্য সৌদি আরবে কোন লোক যদি এরকম ফরমালিন দিছে, কোনো বিষাক্ত জিনিস খাবারের সাথে মিশেছে প্রমাণিত হয় তার শাস্তি মৃত্যুদণ্ড, কারণ সে মানুষ হত্যাকারী, মানুষকে মারার জন্য সে কাজ করতেছে। আমাদের এই দেশে অসংখ্য ব্যবসায়ী ভাইয়েরা এই কাজ করতেছে বর্তমানে, আমাদেরকে বিষাক্ত জিনিস খাওয়াই মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের ব্যবসা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, শুধু হারাম নয় সে সমাজ ধ্বংসকারী, সমাজ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোক যত নামাজি হোক, যত দিনদার হোক, যত বুজুর্গ হোক, সে আমার উম্মতেই না। তাহলে মিথ্যা এমন এক জিনিস, এটা মুনাফিকের বৈশিষ্ট্য, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছেন, একটা হলো ওয়া ইযা হাদাসা কাযিবা, মুনাফেক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, মুনাফেকের মুখ দিয়ে সত্য কথা বাইর হয় না। আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের শুরুতেই বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক স্বয়ং নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফেকরা হলো মিথ্যাবাদী, মুনাফেকরা মিথ্যা কথা বলে। আজকে মুসলিমের মধ্যে মিথ্যার রোগ ঢুকে গেছে, বাচ্চার সাথে, ছেলে মেয়ের সাথে মা বাবা মিথ্যা কথা বলে, ছেলে মেয়েরে ঠকায়, তো মা বাবার থেকেই তো শিখে। আবার বাচ্চারা ছোটবেলা থেকে দেখতেছে মা বাবার সাথে মিথ্যা কথা বলতেছে, বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলতেছে, ছেলে মেয়েরা মনে করতেছে এই দুনিয়াটা এমন, এখানে মিথ্যা বলাটাই বুদ্ধিমানের কাজ, মা বাবার থেকে শিখতেছে মিথ্যা বলা। এজন্য মা বাবাকেও একজন আরেকজনের সাথে মিথ্যা বলা যাবে না, কারণ সন্তানের মধ্যে এটা তাসির হবে। আর মিথ্যা এমন এক জিনিস, একবার অভ্যাস হয়ে গেলে এটা যায় না, পরে আপনি সত্য কথা বলতে চাইলেও আর সত্য কথা মুখে দিয়ে আসে না, আপনি চাচ্ছেন যে মিথ্যা বলবেন না তাও অটোমেটিক মিথ্যা আসে, কারণ অভ্যাস হয়ে গেছে। এই জন্য এক গল্প শুনছিলাম, এক বড় এক লোকের, কোটিপতি এক লোকের একবার হাত কাটে ফেলছে, হাত এটা কাটে ফেলছে, কাটে ফেলার পরে আরেকটা হাত তার হাতের এখানে সংযোজন করছে। এখন যিনি এই হাত কেটে ফেলছে উনি হলো বিশাল বড় লোক, কোটিপতি। এখন যার হাতটা লাগাইছে ওই হাতটা হলো একজন ভিক্ষুকের হাত। এখন এই কোটিপতি যত বড় বড় প্রোগ্রামে যায়, যত বড় বড় অনুষ্ঠানে যায়, হাতটা সব সময় এমনে থাকে, এমনে করতে পারে না। সবাই জিজ্ঞাসা করে, ভাই আপনার হাতটা এমনে থাকে কেন? কয় ভাই এই হাতটা এক ফকিরের হাত, ওই ফকিরের হাত সব সময় এমনে থাকতো, এখন আমি লাগাইছি, লাগানোর পরে যত চেষ্টা করি এটা আর এমনে হয় না, এটা এইভাবে প্র্যাকটিস হয়ে গেছে, এটা আর এখন এমনে করা যায় না। মিথ্যা কথা যার ভিতরে অভ্যাস হয়ে যায়, যত চেষ্টা করবেন মিথ্যা থেকে বাঁচা যায় না, মিথ্যা এরকম একটা জিনিস, এটা অভ্যাস হয়ে যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যা বলছি তওবা করতে হবে। দুই নম্বরে খেয়াল রাখতে হবে, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কি করা যাবে না। বর্তমানে আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব নেই, খালি টাকার দরকার। টাকা হইলে মিথ্যা সাক্ষী দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়, মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব হয় না। কয়জন দরকার? কয় হুজুর আপনার কয়জন লাগব, কয়জন দরকার মিথ্যা সাক্ষী দেওয়ার? খালি টাকা দেন, এত টাকা দেন, কি সাক্ষী দিতে হইব মিথ্যা সাক্ষী খালি শিখাই দেন, অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুনাহকে, তিনটা অপরাধকে সবচেয়ে বড় আকবারুল কাবায়ের বলছেন। প্রথমে কবিরা গুনাহ হলো প্রায় 70-80টা কবিরা গুনাহ আছে, এর মধ্যে 7টা গুনাহ আরো বড় মুবেকাত, ধ্বংসাত্মক গুনাহ। এই 7টার মধ্যে আবার তিনটা হলো আকবারুল কাবায়ের, তিনটা হলো সবচেয়ে বড়। এক নম্বরটা হলো আলাইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে শেরিক করা, এটা হলো সবচেয়ে বড় আকবারুল কাবায়ের। এর পরেরটা হলো ওয়া উকুকুল উম্মাহাত, মা বাবার নাফরমানি করা। তিন নম্বরটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ। দেখা যায় এখন মুসলিম মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন যে জান্নাতি মুমিন ইবাদুর রহমান যারা, তাদের বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, এদের বৈশিষ্ট্য হলো এরা লা ইয়াশহাদুনা যুর, এরা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী এরা দেয় না। এরা, এদেরকে সারা দুনিয়া দিলে, দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও এরা মিথ্যা সাক্ষী দিতে পারে না। তিন নম্বর হলো এই জবান থেকে গীবত করা যাবে না, কি করা যাবে না। গীবত বুঝেন তো, গীবত মানে কি? আপনারা ঘি খাননি, ঘি আর ভাত, এটা নাকি অনেক মজা, অনেক এলাকায় খুব মজা করে খায়, বাংলা ভাষা, বাংলায় ঘি প্লাস ভাত, এটার নাম কি? গীবত। আর আরবিতে এটার নাম গীবাহ। গীবত হলো কারো অনুপস্থিতিতে কেউ এমন কিছু বলা যেটা সামনে বললে পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে পিছনে এমন কথা বললা যেটা সামনে বললে তিনি পছন্দ করেন না। সত্য কথা পিছনে বলছেন, সামনে বললে এই দোষটা আসে, সামনে বলাটা পছন্দ করেন। তা এক সাহাবি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপারা আইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যেটা পিছনে বললাম সত্যি যদি আমার ওই ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে তাহলেও কি সেটা গীবত নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা বাস্তবেই থাকে তাহলে তুমি গীবত করছো, ওয়া ইল্লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যদি না থাকে তুমি অপবাদ দিছো। মানে তোমার ভাইয়ের পিছনে মিথ্যা বলছো, এটা হলো বোহতান, এটা অপবাদ, আর যেটা সত্য বলছো এটাই গীবত। আমাদের সমাজে অনেকের ধারণা, আমি তো মিথ্যা বলি না, হে তো করছে, এটা সত্য কথা না বলছি, এই সত্য কথা বলার নাম গীবত, আরেকজনের পিছনে গীবত। এই গীবত যদি সমাজে বন্ধ হইতো, অসংখ্য হিংসা ঝগড়া জাতি মারামাটি মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যেত। পরিবারে যত অশান্তি আছে এটার মূলে গীবত। বউ আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, ছেলে আর বাবার মধ্যে দ্বন্দ্ব, মা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব পরিবারের অশান্তি কলহ, এটার মূলে হইল গীবত। এটার মূলে গীবত। গীবত কি সগিরা গুনা না কবিরা গুনা? ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, সূরা আল হুজুরাতের ১২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, একজন আরেকজনের গীবত করিও না। আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করো নাকি? এটা যেমন পছন্দ করো না, খবরদার এক ভাই আরেক ভাইয়ের গীবত করিও না, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করিও না। আজকে সর্বত্র গীবতের ছড়াছড়ি, গীবতের ছড়াছড়ি। দেখবেন সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে চা দোকানে গিয়ে প্রথম যেটা শুরু হয় এটা গীবত। এই গ্রামে আজকে কার বাড়িতে রাত্রে কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, চা দোকানে বসে গীবত শুরু হয়ে গেছে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও, যেখানে গীবত চলতেছে সেখানে বসা যাবে না। আমরা বেশিক্ষণ আলোচনা করব না, একটু ধৈর্য ধরে বসেন। গীবত করা যেমন কবিরা গুনাহ হারাম, গীবত শোনাটাও হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস হচ্ছে, কোন গুনার কাজ হচ্ছে, খবরদার ওই জায়গায় তুমি বসবা না, ওই জায়গায় বসা যাবে না। তাহলে যেখানে গীবত হচ্ছে, গীবতের আড্ডা বসছে, সেখানে বসা। কিন্তু আমরা আবার কান খাড়া করে দিই, শুনি যে কি বলতেছে কার কথা, এগুলো শুনতে কিন্তু খুব মজা লাগে। আরেকজনের বদনামি হচ্ছে, কান খাড়া করে দিই দূরের থেকে শুনে যে কি বলতেছে। গীবত করা যাবে না, গীবত শোনাও যাবে না। গীবত মারাত্মক ধরনের অপরাধ, কিন্তু আমাদের কাছে গুনাহ মনে হয় না, এগুলো মনে হয়েছে সহজ জিনিস। ডেলি কয়টা গীবত করি সন্ধ্যায় হিসাব করতে হবে। মানুষের দোষ ত্রুটি আমরা যেভাবে দেখি, নিজেরটা সেভাবে দেখি না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজের হিসাব নিজে করো। কিন্তু আমরা অন্যকে নিয়ে মহাব্যস্ত, কার নামাজ হইতেছে, কার নামাজ হয় নাই, কে মাজহাবি, কে লামাজহাবি, কে ইহুদির দালাল, কে খ্রিস্টানের দালাল, কে নাসারার দালাল, এগুলো নিয়ে মহাব্যস্ত, কিন্তু নিজের কি অবস্থা সে খবর নাই। বাহিরের মানুষ নিয়ে এত চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন সন্ধ্যায় হিসাব করে ফেলি যে আমি কয়টা গুনাহ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন কোন মানুষ বসে বসে তসবিহ গুনতেছে, সুবহানাল্লাহ কতবার পড়তেছে, গুনতেছে, আলহামদুলিল্লাহ গুনতেছে, আল্লাহু আকবার গুনতেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোনার জন্য বলছেন সেগুলো গোনা সুন্নত, কিন্তু যেগুলো গুনতে বলেন নাই সেগুলো বসে বসে গোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এরকম দেখতেন তাকে ধমক দিয়ে বলতেন, মিয়া এগুলো গোনা ছাড়ো, পাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে তোমার গুনাগুলা গণ, এই তসবিহ গোনার বাদ দিয়ে তোমার গুনাহ গণ, কারণ তসবিহ তোমাকে গোনার জন্য নির্দেশ দেওয়া হয়নি। তুমি অসংখ্যবার পড়তে থাকো, সারাদিন জিকির করতে থাকো, তোমার গোনার দরকার নেই। তুমি এগুলো গোনা নিয়ে ব্যস্ত, তোমার গুনাটা গণ, তাহলে তুমি সালেহীন হতে পারবা, জান্নাতি হতে পারবা। দেখা যায় আমরা ডেলি কয়টা গুনাহ করছি এটা কেউ গণি না, শুধু ভালো গুলা গুনি, আজকে এই ভালো কাজ করছি এই ভালো কাজ করছি, কিন্তু গুনা কটা করছি সেটা গুনিও না হিসাব করি না। এই জন্য গীবত করা যাবেও না, গীবত শোনা যাবেও না, জবানকে হেফাজত করতে হবে। চার নম্বরে কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কোনো মুসলিমকে গালি দেওয়া যাবে না। মুসলমানকে গালি দিলে সওয়াব হয় নাকি? সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলমানকে কোনো মুসলিমকে গালি দিবা এটা ফাসিকি, কোনো মুসলমানকে হত্যা করবা এটা কুফরি। আজকে মুসলমানে মুসলমানে মারামারি, নিজের দলের লোক একই দলের লোক, আপনারা আজকে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছেন এক দলের লোক নিজেরা নিজেরা মারামারি দেখছেন না, রক্তাক্ত অবস্থা, মেরে ফেলতেছে একজন আরেকজনকে, অথচ একই সংগঠনের একই দলের একই মানুষ। এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে মারামারি করে, অস্ত্র ধরে লড়াই করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, যিনি হত্যাকারী সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হত্যাকারী তিনি জাহান্নামী, এটা তো বুঝলাম, যাকে হত্যা করা হয়েছে সেই জাহান্নামে যাইব কেন? কি বলেন? যে হত্যাকারী সেই জাহান্নামী ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করছে যাকে মারছে সেই জাহান্নামে যাইব কেন? সেই জাহান্নামে যাবে এই কারণে, সেই কিন্তু আরেক ভাইকে মারার জন্য আসছে, হয়তো সে মারতে পারে নাই, বেকায়দায় পড়ি হে নিজেই মরে গেছে, কিন্তু আসলে তার নিয়ত ছিল সে আরেকজনের মারিব, সে আরেক ভাইকে হত্যা করার জন্য আসছে আরেক মুসলমানকে, এই জন্য হে মূল্য জাহান্নামী। আজকে মুসলিমে মুসলিমে মারামারি কর, নিজেরা নিজেরা মারামারি, তাহলে এক মুসলিম আরেক মুসলিমকে গালি দিলে কবিরা গুনাহ হয়, আর মারামারি করলে কতল করলে কুফরি হয়, ঈমান চলে যায়। অথচ দেখা যায় এক মুসলিম আরেক মুসলিমকে গালি গালাজ তো স্বাভাবিক বিষয়, মুসলিম না শুধু আস্তাগফিরুল্লাহ। আজকে সবচেয়ে বড় দুঃখজনক, যাদেরকে বড় আলেম বলা হয় সমাজে, ওই ওলামায়ে কেরামেরা ওয়াজের মাহফিলে মসজিদের খুতবায় কঠিন ভাষায় গালি গালাজ করে, দেখা যায় আহলে হাদিসদেরকে গালি গালাজ করে, লা মাযহাবীকে গালি গালাজ করে, কি গালি গালাজ, কি অশ্লীল কথাবার্তা জবান দিয়ে, যাদেরকে সমাজের লোকেরা উপাধি দিছে মোনাজিরে জমান, মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, তারপরে আপনার বিশাল বিশাল উপাধি, যে লক্ষ লক্ষ মুরিদের পীর, কঠিন কঠিন অশ্লীল ভাষায় গালি গালাজ, এই গালি গালাজ কবিরা গুনাহ। যিনি গালি দিক, আলেমে গালি দিক আর সাধারণ মানুষে গালি দিক, তবে আলেমে গালি দিলে গুনাটা আরো কি বলেন বেশি না? আপনি যদি বাংলাদেশে গুনাহ করেন আর বাইতুল্লাহর সামনে যাই গুনাহ করেন, দুই গুনাহ কি সমান? এখানে নামাজ পড়েন, কুমিল্লায় নামাজ পড়েন এক লক্ষ রাকাত, বাইতুল্লায় গিয়ে পড়েন এক রাকাত, কোনটা মর্যাদাবান? ওই এক রাকাত এক লক্ষ রাকাতের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। বাংলাদেশে এরকম হাজার হাজার গুনাহ করেন, বাইতুল্লাহর সামনে যাই একটা গুনাহ করছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহর সামনে নেকির কাজ করলে যেমন এক লক্ষ গুণ বেড়ে যায়, বাইতুল্লাহর সামনে গুনার কাজ করলেও এক লক্ষ গুণ বাড়ি যায়। একটা গুণা করা এক লক্ষ গুণ গুণা করার মতো। তাহলে সাধারণ মানুষ গালি দেওয়া আর একজন আলেম গালি দেওয়া, দুটা কি সমান? অথচ আজকে আমরা দেখি আলেমেরাও গালি দেয়। এই জন্য আমার সাথে আরেক ভাইয়ের আরেক মুসলিমের আরেক আলেমের শত শত দ্বিমত থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আর ওই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা ভাই ভাই, কেউ কাউকে গালি গালাজ করব না। যুগে যুগে ওলামায়ে কেরাম আমাদের পূর্ববর্তী আয়েম্মায়ে কেরাম এটাই শিখেছেন, শত শত মাসআলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে ইমাম শাফি রহমতুল্লাহ দ্বিমত ছিল, ইমাম মালিক রহমতুল্লাহের সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দ্বিমত ছিল, কিন্তু একজন আরেকজনকে কখনো গালি গালাজ করেন নাই, কাফের বলেন নাই, ফাসেক বলেন নাই, দ্বিমত করেন। আজকে দেখা যায় আমাদের সামান্য কোনো বিষয়ে দ্বিমত হইলেই আমরা কাফের মুশরিক ইহুদির দালাল খ্রিস্টানের দালাল সব বলা শুরু করি, গালি গালাজ করি। আস্তাগফিরুল্লাহ। একজন মুসলিমকে গালি দেওয়া কি ফাসিক? তাহলে কোন মুসলিমকে গালি গালাজ করা যাবে না। পাঁচ নম্বরে আন নামিমা, নামিমা করা যাবে না। নামিমা হলো কুটনামি, কুটনামি বুঝেন নাই, সগল খরি, দুইজনের পিছনে ঝগড়া লাগাই দেওয়া। একদিকে এই এই লোকের যাই বললেন একটা, ওই দিক দিয়ে আরেকজনের যাই বললেন আরেকটা, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছেন, এটার নাম হলো নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সগলখোর কোনোদিন জান্নাতে যাবে না। সমাজে এরকম কিছু ভাই থাকে, ওনাদের কাজে হলো এটা যে এই দুজনের মধ্যে ঝগড়া লাগে গেলে উনি কি খুশি দূরের থেকে তাকায় দেখে হাসে, ঝগড়া লাগাই দিতে পারছে, মানে উনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, গর্ববোধ করে যে দুইজন মুসলমানের মধ্যে, দুজন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে পারছি, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিতে পারছি, বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিতে পারছি, বা বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া লাগাই দিতে পারছি, হে মহা খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাতীয় মানুষগুলো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে, একটা কবরের যিনি আছেন উনি সবসময় ফাকা না ইয়ামশি বিন নামিমা, এই লোকটা দুনিয়াতে সগলখরি করত, এই কবরে যে আজাব হচ্ছে এই লোকটা দুনিয়াতে সগলখরি করত। আরেকজন ছিল প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করত না, এই দুই কারণে দুই লোকের আজাব হইতেছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন যে এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে এই দুই কারণে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট দেখাই দিছেন যে এই সগলখরি যারা করে এদের আজাব, কবরের আজাব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, হাম্মাযিম মাশাঈম বিনামিম, যারা কাফের যারা মুনাফিক তাদের বড় চরিত্র হলো এরা সব সময় নামিমা করে বেড়ায়, ছগলখরি করে বেড়ায়, এদের কাজে হলো এরা সবসময় ছগলখরি নিয়ে ঘোরাফেরা করে। কয়টা গেল? পাঁচটা। এগুলো মনে রাখবেন, আরেকবার ইনশাল্লাহ আল্লাহ পাক কোনোদিন আনলে এই পড়া এগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। রাজি আছেন? আজকে পড়া দিয়ে যাচ্ছি, এগুলো আরো ভালো করে পড়বেন। ছয় নম্বর হলো আস-সুখরিয়া, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কোন মুসলমানকে ঠাট্টা করা যাবে না, কোন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ বুঝেন তো, মানে কোন মুসলমানকে নিয়ে হাসাহাসি করলাম, তাকে তুচ্ছ জ্ঞান করলাম, তাকে আমি কোনো মূল্য দিলাম না, তাকে নিয়ে ঠাট্টা করতে থাকলাম, এই ঠাট্টা করাটাও কবিরা গুনাহ। এই জবান দিয়ে কোনো মুমিনকে ঠাট্টা করা যাবে না। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ইমানদাররা এক পুরুষ আরেক পুরুষের ঠাট্টা বিদ্রুপ করিও না, ওয়ালা নিসাউম মিন নিসাইন, এক নারী আরেক নারীর ঠাট্টা বিদ্রুপ করিও না, আসা আইয়া কুন্না খাইরাম মিনহুন্না, কারণ তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছো সে তোমার থেকে অনেক উত্তম হইতে পারে, তোমার থেকে আরো ভালো লোক। তুমি মনে করতেছো হয়তো সে সাধারণ লোক, কিন্তু আসলে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। হয়তো তোমার টাকা পয়সা বেশি, হয়তো তোমার অনেক প্রভাব প্রতিপত্তি বেশি, কিন্তু যাকে তুমি ঠাট্টা করতেছ বিদ্রুপ করতেছ তিনি হইলেন তাকওয়া বেশি। হয়তো টাকা পয়সা কম, প্রভাব কম, কিন্তু তাকওয়া বেশি। কে আল্লাহর কাছে সম্মানিত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, খবরদার ঠাট্টা বিদ্রুপ করিও না। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, একটা সূরা আছে সূরা আল হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক বলেন, হুমাজা আর লুমাজা যারা তাদের জন্য ধ্বংস অনিবার্য। হুমাজা লুমাজা, হুমাজা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন হুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল ইশারা, আর লুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল কাউল। হুমাজা হলো যারা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, এদেরকে বলা হয় হুমাজা। যারা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে কথার মাধ্যমে, এদেরকে বলা হয় লুমাজা। ইশারা ইঙ্গিতের মাধ্যমে একজন আরেকজনের দেখা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে ঠাট্টা করতেছে, মানে মুখে কিছু বলে না, ইশারা ইঙ্গিতে বোঝায় যে এটার মাথা সমস্যা আছে, এটার এই সমস্যা আছে, এটার এটা আছে, মুখে কয় না। এরা হলো হুমাজা, আর লুমাজা হলো কথার মাধ্যমে ঠাট্টা করে, কথার মাধ্যমে তুচ্ছ করে আরেকজনকে, কথার মাধ্যমে বিদ্রুপ করে, এদেরকে বলা হয় লুমাজা। আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজা সবার ধ্বংস অনিবার্য, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, হারাম। জবানকে এর থেকে হেফাজত করতে হবে। এরপরে তানা বুজবিল আলকাব, মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, মানুষকে সুন্দর নামে ডাকতে হবে, মন্দ নামে ডাকা যাবে না। দেখা যায় এক এক মানুষের গ্রামে তিন চারটা নাম আছে, অনেক নাম, এত নাম কেন, বিভিন্ন কারণে বিভিন্ন নাম দেওয়া হয়। এক গ্রামে গেছি, কয় ভাই আমাদের গ্রামে নশা মিয়া আছে তিনজন, একজন হয়েছে লেসকাড়া নশা, একজন হয়েছে ধান ব্যাপারী নশা, আরেকজন হয়েছে লবণ ব্যাপারী নশা। তা এতগুলো হয়েছে কেন, লেসকাটা নশা উনার লেজ আসলো কোথা থেকে, কয় উনার একটা গাভী ছিল, গাভীর লেসকাটা ছিল, এই জন্য সবাই নাম দিছে লেসকাটা নশা। কি নশা, লেসকাটা নশা, মানে গরুর লেসকাটা, এই জন্য এটা লেসকাটা নশা। আল্লাহ পাক বলতেছেন খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, বিইসা লিসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মানুষকে এইভাবে মন্দ নামে ডাকা, এটা বড় ধরনের গুনাহ। মানুষকে এইভাবে মন্দ নামে ডাকা যাবে না, সুন্দর করে মানুষকে ডাকতে হবে। নাম রাখছে আব্দুল লতিফ, কয় লতিফ ব্যা বলো না, এরকম নাম রাখছে আব্দুল খালেক, সুন্দর করে না বলে কয় এই খালেক ক্যা, এই খলেক ক্যা, এরকম বলে। বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে বিকৃত করে, এইভাবে বিকৃত করে মানুষকে ডাকা কবিরা গুনাহ। এজন্য যাকে ডাকবেন সুন্দর করে, সুন্দর নামে ডাকবেন, বিকৃত নামে, বিকৃত ভাবে মানুষকে ডাকা যাবে না। এরপরে এই জবান দিয়ে সব সময় খেয়াল রাখতে হবে, মানুষের প্রতি কুধারণা পোষণ করে কোনো কথা বলা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না। যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন ধারণা করে বলবেন না, ধারণা করে কথা বলা অধিকাংশ মিথ্যা কথা। আল্লাহ পাক নিষেধ করেছেন খবরদার, ধারণা করে কখনো কথা বলিও না, ধারণা করে কথা বলা যাবে না। আমরা কিন্তু অনেক সময় ধারণা করে কথা বলে দিই, নিশ্চিত না জেনে কথা বলা, এটাও বড় ধরনের কবিরা গুনাহ, এবং মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যেটা শুনে সেটা বলে বেড়ায়, যেটা শুনে সেটা বলে বেড়ায়। সকালবেলা শুনছে দোকানে এসে, সত্য মিথ্যা যাচাই করে নাই, প্রচার করা শুরু করে দিছে, তে ভাই খবর একটা শুনছ, অমুকের বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটছে, অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, পত্রিকার মধ্যে খবর একটা দেখছে। পত্রিকার মধ্যে কত রকমের খবর আসে, সত্য আসে, মিথ্যা আসে, বিভিন্ন রকমের, বিভিন্ন উদ্দেশ্য ভাবে পত্রিকা খবর লেখে। পত্রিকার খবর কি সব সত্য? পত্রিকা খবর একটা পড়ছে, এই ভাই শুনছো আজকে কিন্তু পত্রিকা আসছে, প্রচার করা শুরু করে দিছে। টিভিতে খবর একটা শুনছে, টিভির খবর কি সব সত্য? সত্য আছে, মিথ্যা আছে, বিভিন্ন রকমের আছে, কারণ প্রত্যেক টিভি, প্রত্যেক পত্রিকা এক একটা তার নিজস্ব কিছু চিন্তাধারা আছে, নিজস্ব চিন্তাধারা এসে খবর প্রচার করে। এখন আপনি খবর শুনছেন আর প্রচার করা শুরু করে দিয়েছেন, সত্য মিথ্যা যাচাই করেন নাই। অনেকে দেখা যায় ফেসবুকে যে কোনো একটা কিছু দেখছে, বাস লাইক দেওয়া শুরু করছে, শেয়ার করা শুরু করে দিছে, সত্য মিথ্যা যাচাই করে নাই। অনেক মিথ্যা কথাও দেখা যায় শেয়ার করতেছে, অনেক খারাপ জিনিসও শেয়ার করতেছে। একজন নাস্তিক একটা কথা বলছে, শেয়ার করা শুরু করছে, ওই নাস্তিকের কেউ চিনত না, সে শেয়ার করে করে সবার পরিচয় করাই দিছে। ওই নাস্তিক তো ওইটাই চায় যে আমাকে সারা বাংলাদেশে সারা বিশ্ব পরিচয় করাই দিক। হে, ওই ইসলামের বিরুদ্ধে কথাটাই বলছে হে সারা ওয়ার্ল্ডে পরিচিত হওয়ার জন্য। আর আমরা যারা দিনদার মানুষ, তারা একজন আরেকজনের জানানোর জন্য খালি শেয়ার করতেছি, করে করে তারে হাইলাইট করে সারা বিশ্বের সামনে তুলে ধরছি, তারে হিরো বানাই দিছি, অথচ তারে কেউ চিনত না। এই জন্য শেয়ার করার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, এটা শেয়ার করা করলে কতটুকু লাভ, না করলে কতটুকু ক্ষতি, এইটা চিন্তা ভাবনা করে তারপরে লাইক দিতে হবে, তারপরে শেয়ার করতে হবে। ফেসবুকে সব পাইলে শেয়ার করা যাবে না। অনেক হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস দেখা যায় ফেসবুকে দিছে সুন্দর করে, বাস আমি হাদিস মনে করে শেয়ার করা শুরু করছি, জাল হাদিস শেয়ার করলেও গুনাহ হবে। যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন হাদিস এটা সহি, ততক্ষণ এটা শেয়ার করা যাবে না, এটা নিশ্চিত হয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনল তাই বলে বেড়াইলো, যা শুনল তাই প্রচার করলো। মুরব্বীরা কইছে, কে বলছে? মুরব্বীর কথা, মুরব্বীর কথা আমি প্রচার করব কেন? আমি প্রচার করব কার কথা? আল্লাহ সুবহানাহু তাআলার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথা, এটাই আমি তাবলীগ করব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার রব যা নাজিল করছেন এগুলাই আমি মানুষের কাছে প্রচার করব। অনেকে মনে করে কি যে মনে হয় আল্লাহর কথা রাসূলের কথা কইলে মানুষ এত হেদায়েত পাবে না। অনেকে চিন্তা করে আল্লাহর কথা রাসূলের কথা কইলে মনে হয় ওয়াজ নসিহত এত সুন্দর হবে না, তার সাথে যদি আমি কিছু কিচ্ছা কাহিনী মিলাইতে পারি তাহলে মানুষ বেশি হেদায়েত পাইব, যদি মিথ্যা কিছু বলি কান্নাকাটি করাইতে পারি তাহলে মানুষ হেদায়েত বেশি পাইব। এই চিন্তাধারা করে দেখা যায় অনেক মিথ্যা কথা ওয়াজ মাহফিলে প্রচার করে, দাওয়াতের মধ্যে অনেক মিথ্যা কথা বলে, তাবলিগের মধ্যে প্রচারের ক্ষেত্রে অনেক মিথ্যা কথা বলে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, কু ধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইভাবে জবান দিয়ে কোন অবস্থায় গুনার কথাবার্তা, হারাম কথাবার্তা, কবিরা গুনার কথাবার্তা বলা যাবে না। যতটুকু পারি জবান দিয়ে আল্লাহর জিকির করব, কল্যাণকর কথা বলবো। আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, মূল কথা হলো আমাদের জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে আমরা জবানের ব্যাপারে একেবারে উদাসীন, এবং এটার যে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে প্রত্যেকটা কথা, এইটাই আমরা ভুলে গেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যামেরা বসায় রেখেছেন, ক্লোজ সার্কিট ক্যামেরা। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক বলেন রাকিব অতন্দ্র প্রহরী, আমার জবান থেকে যেই কথাটা বের করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, জানেন, লুকানোর কোনো মেশিন নাই, কোনো জায়গা নাই, কোনো কিছু নাই যে আমি লুকাইতে পারবো। এই জন্য কথা বের করার আগে, বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। জবানের হেফাজত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের ময়দানে অসংখ্য কবিরা গুনার দায়ে অপরাধী হব এই জবানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেছি এগুলো আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই ইসলামী সম্মেলনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনের সকল শ্রোতা, দর্শক, মুহিব্বিন এবং সর্বপ্রকারের সহযোগিতাকারী যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে উপস্থিত হয়ে সময় দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আজকের এই ইসলামী সম্মেলনকে এই এলাকার সকল ভাই বোনদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন, যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে আছেন সকল প্রকার বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিন। এই এলাকার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক পর্দাশীল, দিনদার সলেহা বানিয়ে দিন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, শাবাবে মদিনার মতো মদিনার যুব সমাজ বানিয়ে দিন। আল্লাহ পাক এই যুবকদেরকে এমন যুবক বানিয়ে দিন যারা আল্লাহর এবাদতে দিন অতিবাহিত করে, সময় অতিবাহিত করে, এরকম যুবক বানিয়ে দিন। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে কবুল করে নিন, মুরব্বীদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে দিনের মুরব্বী হওয়ার তৌফিক দান করুন, আমলের সওয়ালের মুরব্বী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকার শিশুদেরকে কবুল করে নিন, এই শিশুদেরকে সালেহীন দিনদার দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। এই এলাকার ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, এই ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ পাক এই এলাকা হেদায়েতের রাস্তাকে আরো সহজ করে দিন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন, ইহুদি নাসারা মুশরিকদের সকল প্রকার জুলুম নিপীড়ন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সমগ্র মুসলিম উম্মাকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।